بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا وقدوتنا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا وعن أبي هريرة رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم أو ليلة فإذا هو بأبي بكر وعمر رضي الله عنهما فقال ما أخرجكما من بيوتكما هذه الساعة قال الجوع يا رسول الله قال وأنا والذي نفسي بيده لا أخرجني الذي أخرجكما قوما فقاما معه فأتى رجلا من الأنصار فإذا هو ليس في بيته فلما رأته المرأة قالت مرحبا وأهلا فقال لها رسول الله صلى الله عليه وسلم أين فلان قالت ذهب يستعذب لنا الماء إذ جاء الأنصاري فنظر إلى رسول الله صلى الله عليه وسلم وصاحبيه ثم قال الحمد لله ما أحد اليوم أكرم أضيافا مني فانطلق فجاءهم بعذق فيه بسر وتمر ورطب فقال كلوا وأخذ المدية فقال له رسول الله صلى الله عليه وسلم إياك والحلوب فذبح لهم فأكلوا من الشاة ومن ذلك العذق وشربوا فلما أن شبعوا وراووا قال رسول الله صلى الله عليه وسلم لأبي بكر وعمر رضي الله عنهما والذي نفسي بيده لتسألن عن هذا النعيم يوم القيامة أخرجكم من بيوتكم الجوع ثم لم ترجعوا حتى أصابكم هذا النعيم رواه مسلم. সম্মানিত উপস্থিতি, দুনিয়া এবং আখেরাতে সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ এবং পার্শ্বর্যের উপর রাখেন নাই। যে একজন ব্যক্তি সম্পদশালী হল এবং ধন সম্পদের মালিক হয়ে গেল সেই ব্যক্তি সফল, এমন ভাবার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। যে ব্যক্তি ঈমান আনতে পারল এবং ঈমান বজায় রেখে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে সক্ষম হল, পাশাপাশি নেক আমল করতে পারল, দুনিয়া এবং আখেরাত উভয় জগতে ওই ব্যক্তিতে সবচেয়ে বেশি সফলতা অর্জন করে মৃত্যুবরণ করতে পারল। তবে পৃথিবীর মানুষ ধনশ্চর্য এবং পাশুর্যের উপর বসবাস করাটাকেই সফলতা মনে করে, আর এই ধ্যান ধারণা, এই বিশ্বাস আসার কারণেই অধিকাংশ মানুষকে দেখা যায় এই ধন দৌলত এবং ঐশ্বর্য এগুলো অর্জন করার পিছনেই বেশি ব্যস্ত। মূলত সফলতা যে জিনিসের উপরে আল্লাহ তাআলা রেখেছেন ঈমান এবং নেক আমল, সেই ক্ষেত্রে এই দুই জিনিসের পিছনে মেহনত করার লোক আসলেই খুব কম। তবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মূল সফলতা বুঝে তারা দুনিয়া এবং দুনিয়ার ধনশ্চর্য এগুলো ত্যাগ করে আখেরাতের আমল করার পিছনে প্রতিনিয়ত নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। এমনকি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খেয়ে হলেও খাওয়ার জোটে নেই, তারপরেও মনে কোনো আফসোস নেই, কারণ ঈমান আছে এবং নেক আমলের উপর তারা আছেন। সাহাবায়ে কেরাম কিভাবে আখেরাতকে প্রাধান্য দিয়েছেন দিনের দুনিয়ার উপর, দুনিয়ার ধনশ্চর্য উপার্জনের উপর, আজকের একটি ঘটনা সম্বলিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারব। এর আগে যে আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি, সেখানেও আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ এবং আখেরাতের নেক আমল দুটার ভিতরে পার্থক্য সৃষ্টি করে ইমানদারদের নজর যাতে নেক আমলের দিকে যায় এবং আখেরাতের সফলতাটাই তাদের জন্য মূল লক্ষ্য হয়, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দিক নির্দেশনা দিয়েছেন। কারুন সম্পর্কে কথাটি এই আয়াতটি আসছে। পৃথিবীর ইতিহাসে ধনী ব্যক্তিদের ভিতরে কারুনের অবস্থান ছিল প্রথম দিকের, তবে কারুন ইমান নিয়ে মরতে পারেনি, বিদায়। কারুনের দুনিয়াতে ধন সম্পদ কোনো কাজেই তার আখেরাতে দিবে না, সে আবাদুল আবাদ চিরন্তন জীবনের জন্য জাহান্নামী হবে, বরং তার এই ধনুশ্চর্য তার চূড়ান্ত ক্ষতির কারণ হল এবং ধ্বংসের কারণ হল, আখেরাতে ক্ষতিগ্রস্তের কারণ হল। পক্ষান্তরে এমন অনেক লোক আছে যারা দুনিয়াতে খেয়ে পড়ে যেতে পারেনি ঠিক মতো, কিন্তু ইমান নিয়ে মরতে পারার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতের জীবনে তাকে এই দুনিয়ার সবচেয়ে ধনী যে ব্যক্তি ছিল তার চেয়েও অনেক অনেক গুণ বেশি সুখে শান্তিতে এবং ঐশ্বর্যের উপরে রাখবেন, আবাদুল আবাদ চিরন্তন জীবনের জন্য যা শুরু হবে আর শেষ হবে না। কারুন প্রসঙ্গে এসেছে আল্লাহ বলেন, সে কারুন তার সম্প্রদায়ের কাছে তার সহ্য বীর্য এবং তার যে জিনত সম্পদের এবং প্রাসঙ্গিক সব কৃষির যে সাজসজ্জ সে গ্রহণ করত এবং সে যে নাজ নিয়ামতের উপর থাকতো, এই নিয়ে সে তার সম্প্রদায়ের কাছে বের হলো, তার জাতির কাছে বের হলো। তাকে দেখে কল আল্লাযীনা ইউরিদুনা হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের সফলতাটাকেই যারা বড় করে দেখত, তারা তাকে দেখে বলল, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন, কারুনকে যেভাবে দেওয়া হয়েছে, কারুন যেভাবে ধন সম্পদের মালিক হয়েছে, আমাদেরকেও যদি এরকম ধন সম্পদ দেওয়া হতো, আমরাও যদি সেরকম ধন সম্পদের মালিক হতাম। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয় সে অনেক বড় সম্পদের মালিক। ওয়া ক্বালা আল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে প্রকৃত জ্ঞান দেওয়া হয়েছে, যারা জ্ঞানবান ছিলেন, তারা বললেন, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খাইর, এ হতভাগ্যের দল, কি বলো এই সমস্ত কথা, বরং আল্লাহর কাছে যে প্রতিদান আছে, যে প্রতিদান ইমান এবং নেক আমলের উপর দেওয়া হবে, সেই প্রতিদান এর তুলনায় অনেক অনেক বেশি উত্তম। কাদের জন্য? লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করল এবং যারা ইমান আনলো এবং নেক আমল করল। ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দিনে অথবা রাত্রিতে বের হয়ে আসলেন, এসে দেখেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দাঁড়ানো। তখন আল্লাহ রাসূল তাদের দেখে বললেন যে এই সময়ে তোমরা ঘরের বাহিরে, এই সময় তো তোমাদের ঘরের বাহিরে থাকার কথা না, তো এই সময়ে অসময়ে তোমাদের ঘর থেকে বের করলো কোন জিনিসে? দুজনে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদাই আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে, ঘরেও খাবার কিছু নাই এবং খাবার সংগ্রহ করারও কিছু নাই, এখন বের হয়ে আসছি, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা, এই খুদার কারণে আমরা ঘর থেকে বের হয়ে আসছি এবং খুদাই মূলত আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সত্তার হাতে আমার জান আমার জীবন, তার শপথ করে বলছি, যে জিনিস তোমাদেরকে বের করে আনলো ঘর থেকে, ঠিক একই জিনিস আমাকেও ঘর থেকে বের করে নিয়ে আসছে, আসো আমার সাথে আসো। এরপর তিনজন, একজন আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে উঠলেন। আনসারী সাহাবী সে সময় বাড়িতে ছিলেন না, তবে বাড়িতে তার স্ত্রী দেখে খুব খুশি প্রকাশ করলেন এবং বললেন, মারহাবান ও আহলান, ধন্যবাদ, মারহাবা, কারণ রাসূল সর্বশ্রেষ্ঠ মহামানব, যে সকল নবীদেরও ঊর্ধ্বে যার মর্যাদা এবং এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে দুইজন আবু বকর উমর, তো এই তিনজন সর্বশ্রেষ্ঠ মহামানব একজনের বাড়িতে যেয়ে উঠছে, প্রকৃতপক্ষে যারা ইমান রাখে এবং যারা ইমানদারকে পছন্দ করে তাদের তো খুশি হওয়ার কথা, সে খুশি প্রকাশ করতে গিয়ে তাদেরকে অভিবাদন জানালেন এবং তাদের বাড়িতে আসার কারণে তারা ধন্য হয়েছেন, এমন খুশির অভিব্যক্তি প্রকাশ করে তাদেরকে স্বাগতম জানিয়ে তাদেরকে সম্মানিত করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে লক্ষ্য করে বললেন, বাড়িওয়ালা কই? সে কথায় গেল। তখন নারী বললেন যে মিষ্টি পানি, মিঠা পানি আনার জন্য গিয়েছেন। যে অর্থাৎ সাধারণত সব জায়গার পানি খাওয়া যায় না, আর আরব দেশে পানি খুব কম পাওয়া যায়। তো তখন তিনি বললেন যে অনেক দূরে গেছেন মিঠা পানি সংগ্রহ করার জন্যে, পান করার পানি সংগ্রহ করার জন্যে। এরই মাঝে ওই আনসারি সাহাবী এসে গেছেন, এসে দেখলেন যে ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুই সাথী ঘরে। দেখার পর খুবই খুশি হলেন, খুশি হয়ে আল্লাহর প্রশংসা করলেন, বললেন আলহামদুলিল্লাহ, এবং বললেন মা আহাদুন আল ইয়াউমা আকরামা দিয়াফা মিন্নি। মেহমানদের সম্মান প্রদর্শন করা এবং মেহমানদের মেহমানদারি করা এটা ইসলামের রীতি। তাহলে আজকে আমার চেয়েও বেশি মর্যাদা সম্পূর্ণ মেহমানের মেহমানদারি করার মতো আর পৃথিবীতে কেউ নাই। আজকে আমি সর্বোত্তম পর্যায়ের মেহমানের মেহমানদারি করব। এরপরে বাইর হয়ে গেলেন, বাইর হয়েই খেজুর গাছে উঠে খেজুরের বিরাট বড় এক ভিড় এখানে নিয়ে আসলেন। এই খেজুরের যে থোকনা আছে এই থোকনা নিয়ে আসলেন। তিন প্রকারের খেজুর হয়, ভিজা খেজুর, শুকনা খেজুর, তাজা এবং মোটামুটি খেজুর। এই তিন প্রকারের খেজুরের নাম আছে। এক প্রকারের খেজুরের নাম বসুর, আরেক প্রকারের খেজুরের নাম তমর, তমর আমরা যেটা খাই সাধারণত এটাকে তমর বলা হয়। আরেক প্রকারের খেজুরের নাম রুতাব, রুতাব মানে তাজা খেজুর, ওই যে কচকচ করে এই খেজুর। এই তিনও প্রকারের খেজুর আছে এমন একটা থোকনা তিনি এনে দিলেন, এনে বললেন যে আপনারা এখান থেকে খান। সাথে সাথে ছুরি নিয়েছেন, ছুরি নিয়ে রওনা দিছেন। আমাদের দেশে যেরকম মেহমান গেলে মুরগি ধরে মুরগি জবাই করে, আরব দেশে মেহমান গেলে খাসি জবাই করে দেয়। তখন রওনা দিছেন খাসি জবাই করার জন্য। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে খাসিতে যে ছাগলে দুধ দেয়, দুধেল খাসি জবাই করবে না। দুধেল খাসি, দুধেল খাসি তো হয় না, দুধেল ছাগল জবাই করবে না, অন্য দুধ দেয় না এমন ছাগল সেটা জবাই করবে। তখন তিনি একটা ছাগল জবাই করলেন, জবাই করে এগুলো তৈরি করে সামনে দিলেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের গোশত খেলেন, আর ওই খেজুর থেকে খেজুরও খেলেন এবং পানি পান করলেন। যখন তারা খেয়ে এবং পান করে পরিতৃপ্ত হলেন, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমরকে বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা তুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামা। যাই সত্তার হাতে আমার জান, আমার জীবন, তার শপথ করে বলছি কিয়ামতের দিন এই সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে। ঘরে থাকতে পারছিলেন না খিদার কারণে, খুদায় ঘর থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসলো, আর তোমরা ঘরে যাওয়ার আগেই পরিতৃপ্তি সহকারে খাবার খেয়ে এই ঘরে ফিরতেছ, এটা তো আল্লাহর পক্ষ থেকে নগদ নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হাদিসটি মুসলিম শরীফের ভিতরে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব, মানুষ তো মানুষ, সকল ফেরেশতার উপরে যার মর্যাদা, মূলত আল্লাহর পরেই যার স্থান, সেই মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন যে পৃথিবীর থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ যে সিংহাসনে বসেন আরশে আযীম, সেই জায়গাতে নিয়ে সরাসরি কথোপকথন সুযোগ দিয়ে তার মর্যাদা, তাকে মর্যাদায় অভিষিক্ত করেছেন। এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে তার অবস্থা ছিল ক্ষুধায়, ঘরে থাকতে পারেন নেই, ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে আসছে। আর এই কথা সন্দেহাতীত ভাবে প্রমাণিত যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সর্বাপেক্ষা বড় সফল ব্যক্তিত্ব, মর্যাদাবান ব্যক্তিত্ব, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। সম্মানের দিক থেকে হোক, মর্যাদার দিক থেকে হোক, সফলতার দিক থেকে হোক, যে কোনো বিবেচনায় আল্লাহ রসুল সবার উপরে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল যে খেয়ে পড়ে ভালো খাওয়া, ভালো পড়া এবং ভালো গাড়িতে চড়া, এটাই মূলত সফলতা না। সফলতা হলো যেই কাজে আখেরাতে সুখী হওয়া যায় এবং যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সেই কাজ করা, আর যেই সফলতার মূর্ত প্রতীক ছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যদি সফল আমরা হতেই চাই, সম্মানিত যদি হতেই চাই, মর্যাদা যদি পেতে চাই এবং আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, তাহলে রসুল যেভাবে তার জীবন অতিবাহিত করেছেন সেই আদর্শে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত। এবং সেটিকে ঈমান আমার ঠিক থাকবে, ঈমান বিধ্বংসী কুফুর এবং শিরক থেকে মুক্ত থাকতে হবে, আর ঈমানকে সংরক্ষণ করে নেক আমল আমার করতে হবে, সেখানে ফরজ তো অবশ্যই, এবং এই ফরজকে পরিপূর্ণ করার জন্য নফল। পুরোপুরিভাবে যদি আমি আমার জীবনটিকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের উপরে অতিবাহিত করতে পারি, তাহলে আমার ঈমান এবং নেক আমল ঠিক থাকবে, আর ঈমান এবং নেক আমল যদি ঠিক থাকে তাহলে দুনিয়াতেও আমি মর্যাদাবান আল্লাহর কাছে এবং সফল, আখেরাতেও আমি মর্যাদাবান আল্লাহর কাছে এবং সফল, উভয় জগতের সফলতা নিয়ে আমি যদি আমার জীবন শেষ করতে পারি তাহলে অনন্ত অসীমকালের চির সুখ দিয়ে আল্লাহ তাআলা আমাকে সেই সফলতার পুরস্কার দিবেন এবং আমাকে পুরস্কৃত করবেন। আরো অনেকগুলো শিক্ষা এই হাদিসের ভিতরে আছে, যে মেহমানের মেহমানদারি করা এটি অন্যতম একটি ইসলামী আদর্শ। ফলে যে যেভাবেই পারি সেইভাবে মেহমানদারি করার চেষ্টা করি। অনেক লোকের কথা শোনা গেছে যে ঘরে কিছু খাবার নাই দেওয়ার মতো, কিন্তু একটা লোক যাওয়ার পরে এক গ্লাস পানি এনে দিছে, পানিটা সে এত ভদ্রতা এবং এত এজাজতা ক্রিমের সাথে পানিটা উপস্থাপন করেছে, ওই এক গ্লাস পানি খাওয়ার পরেই তার মনটা পুরোপুরিভাবে ভরে গেছে। ব্যবহার এবং আন্তরিকতা এটি হলো মূল জিনিস। এবং মেহমান দেখলে বেজার হতে নাই, মেহমান দেখলে খুশি হওয়া উচিত, কারণ মেহমান আমার রিজিক থেকে কোনোভাবে কমাতে পারবে না, মেহমান তার রিজিক নিয়ে আসে। আল্লাহ তাআলার এখানে বড় এহসান যে মেহমানের মেহমানদারি করার মাধ্যমে আমার যে আমলি ঘাটতিগুলো ছিল আমলি ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, এবং মেহমানের বরকতে, মেহমান আসা এবং মেহমানদারি করার বরকতে আল্লাহ তাআলা আমার রিজিকের বরকত বাড়িয়ে দিবেন। সর্বোত্তম পর্যায়ে মেহমানের মেহমানদারি করা উচিত। আর এখানে জন্তু জানোয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে ফায়দা গ্রহণ করার জন্য দিয়েছেন, যে জন্তু আমাদেরকে বেশি